আমি কবে যাব, কিভাবে যাব সোনার মদিনায়, রাসুল পাকের দেশে যেতে আমার মনে চায়। আমি কবে যাব, কিভাবে যাব সোনার মদিনায়, রাসুল পাকের দেশে যেতে আমার মনে চায়। আমি কবে যাব, কিভাবে যাব সোনার মদিনায়, রাসুল পাকের দেশে যেতে আমার মনে চায়। জামির মতো আশিক হলে জিয়ারতে যেতাম চলে, জামির মতো আশিক হলে জিয়ারতে যেতাম চলে, স্বপন দেখে ফিরাতো আমায়, স্বপন দেখে ফিরাতো আমায়, আরবের বাদশায় রাসুল পাকের দেশে যেতে আমার মনে চায়। আমি কবে যাব, কিভাবে যাব সোনার মদিনায়, রাসুল পাকের দেশে যেতে আমার মনে চায়। সাদির মতো নাশিক হলে কাসিদার শেষ লাইন না মিলিলে, সাদির মতো নাশিক হলে কাসিদার শেষ লাইন না মিলিলে, রসুলময় বলে দিতেন, রসুলময় বলে দিতেন, সল্লু আলা হায়, রসুল পাকের দেশে যেতে আমার মনে চায়। আমি কবে যাব, কিভাবে যাব সোনার মদিনায়, রাসূল পাকের দেশে যেতে আমার মনে চায়। ফতে আলীর মতো হলে দিদার তাহার নাই বা পেলে, ফতে আলীর মতো হলে দিদার তাহার নাই বা পেলে, ঝাপটি দিয়ে মরতে যেতাম, ঝাপটি দিয়ে মরতে যেতাম অসীম দরিয়ায়, রাসূল পাকের দেশে যেতে আমার মনে চায়। আমি কবে যাব, কিভাবে যাব সোনার মদিনায়, রাসূল পাকের দেশে যেতে আমার মনে চায়। আমি কবে যাব, কিভাবে যাব সোনার মদিনায়, রাসূল পাকের দেশে যেতে আমার মনে চায়।